কিনারে সারথা আমার তিরস কাব জারাবে মিন্ট খাওয়াচ নেবা রারে গুলি তুয়ার গেত কিনা বিগাচিস দার্দমা তুয়ার মক ছেলা সুরাহাত গুশি শেনিত বিখারে আখাল সিচাচ কলে শেনিত বিচকাবদি সুরাহাত গুশি shen shivi khavi lesit simgari tam david khavi wala saksrahat nerga saftemi wala sekutuni zem bechvita lesi satkivi vital motume Кушин шам шлида. Ме агаргнаха парц могели Суверту маси тхва гак циял цхо Арадара Кушин шам шлида.